মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে। ঘর আব ছায়ার ভিজে ভিজে হাওয়ায় মাখা, মাথার উপরে মিছি মিছি ঘুরছে পাখা। মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে। সর গরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান, সর গরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান, রেডিওতে হঠাৎ একটা পুরনো গান, শান্ত নদীটি পটে আগা, শান্ত নদীটি পটে আগা। সর গরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান, রেডিওতে হঠাৎ একটা পুরনো গান, তার সুরটা চেনা চেনা বলে ছোঁয়াচ লাগে। কলকাতাতে সন্ধে হবার একটু আগে, মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে।